ইতের ঘরে বসত করে পীরিতির বাঘ, হলুদ বাতা বাসি হলে ইটের ঘরে দাগ। ও ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা। ইটের ঘরে বসত করে পীরিতির বাঘ, হলুদ বাটা বাসি হলে ইটের ঘরে দাগ। ও ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা। মাটি কেটে ইট ছেনে বানায়েছে ঘর, বাপু মায়ের আদর নাই। ফুলেরই বাসর ফুল্লার ফুল্লা, ও ফুল্লার ফুল্লা। ইটের পাজে বাসর সাজা রসের দোসর, ও ছাতা ধর কোণের মাথে, ও ছাতা ধর কোণের মাথে। ইটেরই বাসর আহা, ইটেরই বাসর ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা। রাত হাসি দিন কান্দি দিন হাসি রাতে, ফুলেরই জয়বন কই পাছে বুড়ার হাতে। ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, হাতে পান দিল চুনের গাঁথুনি, ফুল সাজে সাজিল গান দিল শুনি। ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, ফুল্লা রে ফুল্লা, ফুল্লা রে ফুল্লা। ইটের পীরিতি ডাকে মহুলের বনে, ইটের পীরিতি ডাকে মহুলের বনে, নাগর কানাহি যাবে রাধিকার সনে। ফুল্লা রে ফুল্লা, ও ফুল্লা রে ফুল্লা, ফুল্লা রে ফুল্লা, হে ফুল্লা রে ফুল্লা। কথা ভাসে কথা ডুবি মেঘেতে টুপ টুপ, পানি এসে আগল দে মুখের কুলুপ। ও ফুল্লা রে ফুল্লা, হে ফুল্লা রে ফুল্লা, দিয়া ছাচি পান কান্ধে রাখি মাথা, রাঙা ঠোঁটে হাসি রাখি লাজ ডোবে কথা। এই যা ফুল্লা রে ফুল্লা, হে ফুল্লা রে ফুল্লা। কাজ যাক কাজলিয়া মেঘ যাক দূর নদ এসে চুমা দিক এই মধুপুর আষাঢ়িয়া বিরিতিতে ডুবে যায় ঘর বুকের পাজর কইনাই তেরি বাসর কইনাই তেরি বাসর ফুল্লারে ফুল্লা হে ফুল্লারে ফুল্লা আহা ফুল্লারে ফুল্লা হে ফুল্লারে ফুল্লা ফুল্লা